কে যাওয়া নসিব যেন হয় আমার, নসিব যেন হয় মদিনা পাকে যাওয়া, নসিব যেন হয় আমার, নসিব যেন হয় জিয়ারত নসিব হয় প্রিয় নবীর দিদার নসিব হয় মদিনা পাকে যাওয়া, নসিব যেন হয় আমার, নসিব যেন হয় জিয়ারত নসিব হয় প্রিয় নবীর দিদার নসিব হয়। শিওর দাঁড়িয়ে আমি তাকে সালাম জানাবো, মদিনার পাক ধুল দিয়ে আমার চোখ জুড়াবো। শিওর দাঁড়িয়ে আমি তাকে সালাম জানাবো, মদিনার পাক ধুল দিয়ে আমার চোখ জুড়াবো। বৃথা যাবে জীবন, বৃথা যাবে জীবন, বৃথা যাবে জীবন, সাফায়াত যদি না পাই মদিনা পাকে যাওয়া, নসিব যেন হয় আমার, নসিব যেন হয় জিয়ারত নসিব হয় প্রিয় নবীর দিদার নসিব হয় মদিনা পাকে যাওয়া, নসিব যেন হয় আমার, নসিব যেন হয় জিয়ারত নসিব হয় প্রিয় নবীর দিদার নসিব হয়। হতাম যদি আমি সে মদিনার কোনো পাথর, সালাম জানাতাম তাকে সারাটি জীবন ভর। হতাম যদি আমি সে মদিনার কোনো পাথর, সালাম জানাতাম তাকে সারাটি জীবন ভর। মনটা জুড়াতাম মাহা, মনটা জুড়াতাম মাহা, মনটা জুড়াতাম মাহা রৌজার শীতল হাওয়ায়, মদিনা পাকে যাওয়া নসিব যেন হয় আমার, নসিব যেন হয় জিয়ারত নসিব হয় প্রিয় নবীর দিদার নসিব হয়। মদিনা পাকে যাওয়া নসিব যেন হয় আমার, নসিব যেন হয় জিয়ারত নসিব হয় প্রিয় নবীর দিদার নসিব হয়। কত কাফের দেখলো তাকে মুমিন না হয়েও তারা, গুনাগার উম্মত আমি দিদার লাভে পাগল পারা। কত কাফের দেখলো তাকে মুমিন না হয়েও তারা, গুনাগার উম্মত আমি দিদার লাভে পাগল পারা। জীবনে একবার হলেও, জীবনে একবার হলেও, জীবনে একবার হলেও দিদার যেন পাই। মদিনা পাকে যাওয়া নসিব যেন হয় আমার, নসিব যেন হয় জিয়ারত নসিব হয় প্রিয় নবীর দিদার নসিব হয়। মদিনা পাকে যাওয়া নসিব যেন হয় আমার, নসিব যেন হয় জিয়ারত নসিব হয় প্রিয় নবীর দিদার নসিব হয়। মদিনা পাকে যাওয়া নসিব যেন হয় আমার, নসিব যেন হয় জিয়ারত নসিব হয় প্রিয় নবীর দিদার নসিব হয়। প্রিয় নবীর দিদার নসিব হয়, প্রিয় নবীর দিদার নসিব হয়।